এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীমা ভেসে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীমা ভেসে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। প্রভু আমার তুমি সবার সেরা, প্রভু আমার তুমি সবার সেরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। ভুলে গেলে কেউ তুমি ভুলো না তারে, দেখাও পথের দিশা ঘোরা ধরে। ভুলে গেলে কেউ তুমি ভুলো না তারে, দেখাও পথের দিশা ঘোরা ধরে। অনুগত হই সদা তোমার যত কথা, অনুগত হই সদা তোমার যত কথা। প্রভু আমার তুমি সবার সেরা, প্রভু আমার তুমি সবার সেরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সব কিছুর একটাই মোহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। ভাবি না গো প্রভু তোমায় কিছু ছাড়া, ভাবি না গো প্রভু তোমায় কিছু ছাড়া। প্রভু আমার তুমি সবার সেরা, প্রভু আমার তুমি সবার সেরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস পুরুপু ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা।